দিল না বধু, মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি। মন দিল না বধু, মন দিল না, দিল না, দিল না বধু, মন নিল যে শুধু মন দিল না বধু, মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি। মন দিল না বধু, ঢোলক দোলে পলাশের নোলক, মহুয়া মাথায় ঢোলক, মহুয়া মাথায় ঢোলক, দোলে পলাশের নোলক, বাঁধে কেউ বাহুর রাখি আমি কি নিয়ে থাকি। মন দিল না বধু, মন দিল না বধু, মন দিল না বধু, তোর অবুঝ টিয়া খোঁজে কোন সবুজ প্রিয়া, হিয়া তোর অবুঝ টিয়া খোঁজে কোন সবুজ প্রিয়া, দিতে চাস আমায় ফাঁকি আমি কি নিয়ে থাকি। মন দিল না বধু, মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি। মন দিল না, দিল না বধু, মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি। মন দিল না বধু।